عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমাদের অনেকেই দোয়া করে কিন্তু দোয়া কবুল হয় না, বলে দোয়া করলাম কিন্তু দোয়া কবুল হতে দেখলাম না। দোয়া কবুল হবে বা দোয়া কবুল হয় আল্লাহ তাআলার ওয়াদা, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়ায় সাড়া দেব, দোয়া কবুল করব। কিন্তু তা সত্ত্বেও দেখা যায় দোয়া করি অথচ কবুল হয় না, তাহলে কি আল্লাহর ওয়াদা? নাউজুবিল্লাহ, না, আল্লাহর ওয়াদা ঠিক আছে কিন্তু দোয়া কল করার ব্যাপারটা হয়তো আমাদের গড়বড় আছে। যেমন নামাজ, আল্লাহ ওয়াদা দিয়েছেন যে যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজ সেই নামাজিকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, কিন্তু দেখা যাচ্ছে একজন নামাজি নামাজ পড়ে কিন্তু নোংরা কাজই করতে থাকে, তাহলে কি আল্লাহর ওয়াদা ঠিক না? না, বরং নামাজ ঠিক না, তার নামাজ পড়া ঠিক হচ্ছে না। তেমনি আল্লাহ দোয়া কবুল করার ওয়াদা দিয়েছেন, দোয়া কবুল হচ্ছে না মানে কি? দোয়া ঠিকভাবে হচ্ছে না। একটা ওষুধের বোতলে লেখা থাকে যে ওষুধটা খেলে এই রোগ সারে, ওষুধের গায়ে লেখা থাকে ওষুধটা খেলে এই রোগ সারবে, ঠিক আছে। এবার ওষুধটা খেলেন, আপনার রোগ সারছে না, তার মানে কি? তাহলে কি ওষুধটা ভুয়া? ওষুধটা ভুয়া নয়, বরং ওষুধ শুধু খেলেই হবে না, ওষুধ খাওয়ার সাথে সাথে কিছু বিধিনিষেধ আছে, তাতে ওষুধের কাগজে লেখা থাকে কিংবা ডাক্তাররা বলে থাকে যে এই ওষুধটা খাবেন আর অমক অমক জিনিস খাবেন না, বিড়ি সিগারেট খাবেন না, মদ খাবেন না, টক খাবেন না, বা ঝাল জাতীয় জিনিস খাবেন না, মশলা খাবেন না, যার যেমন রোগ। আপনি বলবেন যে না, আমার বাপের গাড়ি আমি ইচ্ছা মতো চালাবো, কিন্তু তোমার বাপের গাড়ি ঠিক মতো চলতে হবে, তাহলে কি করে হবে? তোমার ওষুধ যেন ঠিক মতো কাজ করে, আমি আমরা ঠিক মতো নিজে খেলাম আর না, তাহলে হবে না। বরং ওষুধ কাজ করতে গেলে নিজেকে প্রস্তুত হয়ে ওষুধ খেলে তবে ওষুধ কাজ করবে। ঠিক দোয়াও সেরকমই, দোয়াও সে ওষুধের মতোই। দোয়া যখন আপনি করবেন, জানতে হবে নিশ্চয়ই কোনো বাধা আছে বলে কবুল হয় না। একটা কথা আছে বলবো, তার মধ্যে একটা প্রধান বাধা হলো কি, যে দোয়া যখন আপনি করেন, এমনিতে বহু শর্ত আছে, ইখলাস থাকতে হবে, একমাত্র আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং আন্তরিকতার সাথে করতে হবে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার মধ্যে একটা হচ্ছে কি, হালাল খেতে হবে। যদি হালাল না খান, হালাল না পড়েন, তাহলে আপনি দোয়া করলেও দোয়া কবুল হবে না। আর একটা হাদিসে আছে, যদি আপনি কোনো অন্যায় কাজ করতে থাকেন তাহলেও আপনার দোয়া কবুল হবে না। যেমন আপনার স্ত্রী যদি নোংরা হয়, অথচ আপনি তাকে নোংরা থেকে দূরে রাখতে পারছেন না আর তালাকও দিচ্ছেন না, তো আপনার দোয়া কবুল হবে না। এইভাবে নোংরা কাজ করতে থাকলে আল্লাহ আপনি দোয়া কেন কবুল করবেন? তেমনি হারাম খেয়ে পড়ে যদি আপনি আল্লাহর কাছে হাত তুলে বলেন, তাহলে পরে আল্লাহ দোয়া কবুল করবেন না। মাতআমুহু হারাম, মালবাসুহু হারাম, গুজ্জিয়া বিল হারাম, ফান্না ইস্তাজাবুলা, তার এই রক্ত মাংস, এই চা, এই যে কি ভুড়ি, আর এই সব কিছুই, আর কাপড় পর্যন্ত হারাম পয়সাতে কেনা হয়েছে, তাহলে তার দোয়া আর কখন কবুল হবে, কিভাবে কবুল হবে? বেশ, এখন আরেকটা কিছু প্রয়োজনীয় কথা শুনুন দোয়ার ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা তাদউ আলা আওলাদিকুম ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, লা তুওয়াফিকু মিনাল্লাহি সাআতান ইউসআলু ফীহা আতাআন ফা ইস্তাজীবা আলাকুম। অনেক সময়ে মানুষ বেশিরভাগ বদদোয়া করে থাকে, বদদোয়া করে থাকে, ছেলেকে বদদোয়া করে, হাঁস মুরগিকে বদদোয়া করে, পশুকে বদদোয়া করে, নিজের ঘরের গরু মোষকে বদদোয়া করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার না, যখন তখন বদদোয়া করো না। এবং নিজের উপরেও অনেক সময় দেখবে নিজেকে বদদোয়া করে, আমি মরি না কেন, আমি জাহান্নামে যাই না কেন, মানে ধিক্কারে। অনেকে তো আত্মহত্যা করে, আলাদা কথা, কিন্তু অনেকে নিজেকে নিজেই বদদোয়া দেয়, আল্লাহ যেন আমাকে হ্যাঁ এই করুক সেই করুক, নানা রকম না করো না। কেন? সন্তানদের ওপরও বদদোয়া করো না, তোমাদের নিজেদের মাল সম্পদেরও ওপরেও বদদোয়া করো না। কারণ এমন হতে পারে যে তুমি সেই যে সময় দোয়াটা করছ সেই সময় আল্লাহ দোয়া কবুল করেন, ফলে কবুল হয়ে যাবে, ফলে নিজের পায়ে নিজেই কুরুল মেরে বসবে, নিজের ক্ষতি নিজেই করবে। সুতরাং এ ব্যাপারে সতর্কতা হল কি, কথায় কথায় যাকে তাকে বদদোয়া করা ঠিক না, বিশেষ করে নিজেদের ছেলে মেয়েদের, ইত্যাদি শত্রুকে হলে আলাদা কথা, কিন্তু নিজের সন্তান একটা ভুল করলো, হ্যাঁ আল্লাহ ইয়াকলাক, এরা আরবিরা বলে না, আর আমরা কি বলি, জাহান্নামে যা, খালে যা, ডালে যা, ওলা উঠো নানা রকম, মানে তোর কলেরা হোক, তোর এই হোক, সে নানা রকম কথা বলে, একটা ভুল করেছে নিজের ছেলেকে। এইভাবে কিছু মায়ের অভ্যেস আছে, বদদোয়া, অভিসম্পাদকারিণী মা, জাহেল, বুঝে না, ফলে এরকম বদদোয়া করা উচিত না, নিজের ক্ষতি নিজে করবে। আর ছেলেদেরকে কথায় কথায় এইভাবে গালাগালি করা, গাধা শুয়োর কুকুর করলে পরে আসলে ছেলেগুলো শেষকালে গাধাই হয়ে যায়। আপনি দেখবেন যদি আপনার ছোট বাচ্চাটাকে পড়াতে গেলে পশালেন, পড়াতে বসে পড়তে পারছে না, গাধা তোর কিছু হবে না রে, তোর দ্বারা হবে না, এই তোর দ্বারা হবে না, গাধা তোর নিজে হোক কিংবা প্রাইভেট মাস্টার হোক, আপনি প্রাইভেট মাস্টারও খেয়াল করবেন, অনেক প্রাইভেট মাস্টার আছে যারা নিজেরাই গাধা। হ্যাঁ, এবারে সে যদি আপনার ছেলেকে বলে গাধা গরু তোর দ্বারা হবে না কিছু, তো এই তো কিছু একটা করলে তাকে উৎসাহিত করা, মানে জ্ঞান চর্চা বা জ্ঞান বৃদ্ধির সব থেকে ভালো উপায় হচ্ছে উৎসাহিত করা। যত উৎসাহিত করবেন তত ছেলে ভালো হবে। আপনার ছেলেকে যদি আপনি ডাক্তার করতে চান, তো ডাক্তার হওয়ার জন্য যে প্রয়োজনীয় স্বপ্ন দেখাতে শিখুন, স্বপ্ন তাকে দেখাতে শিখুন, ডাক্তার হলে এইভাবে এইভাবে মানুষের উপকার করবি, লোক ভালো করবি, আমাদের অসুখ হলে দেখবি, ইত্যাদি ইত্যাদি। সেইভাবে যদি আলেম করতে চান, তো আলেম হলে এই হবে এই হবে। এখন যদি সেই বেচারি আপনি বলছেন আলেম হলে এই হবে সেই হবে, মদিনা যাবি, আর সেই বেচারি দেখছি যে আলেম আমার গায়ে ইমাম সাহেব হেরিকেনের কাঁচ মোছেনি, তো মতোয়াল্লি সাহেব এসে খুব গালাগালি করছে আর বেচারি চোখ টি মেরে শুনছে, অপদস্থ হচ্ছে, সে চোখের সামনে ছেলে দেখছে, আর আপনি ছেলেকে বলছেন কি হবে, আলেম হবে, দেখছেন। কিন্তু ছেলেকে ওইখানে রাখলে হবে না, শুধু সামনের যে তোমার আলেম বলে গ্রামের ইমাম সাহেবকে ভাবছো তা নয়, দুনিয়া আরো প্রশস্ত, তাদেরকে স্বপ্ন দেখাতে শেখাতে হবে। সবচেয়ে বড় যে দেখ বাবা যদি পড়িস তাহলে দেখ সৌদি আরবে চান্স দেয়, ভালো ছেলেদেরকে নিয়ে যায়, নিয়ে পড়াশোনা করায়, ইত্যাদি ইত্যাদি। স্বপ্ন দেখালে দেখবেন সে স্বপ্নটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, সেই স্বপ্নে সে উঠতে শিখবে, চেষ্টা করবে। পক্ষান্তরে যদি তাকে গরু গাধা করে দমিয়ে দমিয়ে রাখেন, তো ইনশাআল্লাহ শেষকালে দেখবেন সে ঘরে গরু গাধাই হয়ে আছে, বুঝতে পারছেন। কারণ মানসিক ব্যাপার এটা, মানুষকে যেভাবে আপনি গড়বেন, যদি আপনি চান আপনার মনে মনে নিয়ত করেন যে ছেলেটা আমার হাফেজ হবে, হাফেজ করতে হবে, এইভাবে যদি আজমি মুসলমান থাকে, হ্যাঁ দেখবেন একদিন না একদিন হয়েছে, আর যদি ছেলেটাকে হাফেজ করেন কেন, ও পারবে না ভাই, ওর দ্বারা কি ওইসব হয়, আপনি আগে থেকেই ছেলে পারে না পারে আপনি জানলেন না, কিছুই জানেন না, কিন্তু আগে থেকেই ছেলেকে শুনিয়ে দিলেন যে ও পারবে না, ওর দ্বারা হবে না, তাহলে হবে না, তাহলে হবে না। এক মেয়ে বলছে খুব মানে ছেলেদের সঙ্গে খুব বিয়ে দেখছে আর কি, না এ স্বামীর সঙ্গে ঝক করছে, এখন ছেলেরা ছোট ঝক করছে কি, যে বাড়িটা আমার নামে লিখে দিতে হবে, কি বউকে বাড়ি লিখে দেওয়া হবে, বউয়ের নামে বাড়ি লিখে দেওয়া হবে, কেউ লিখেছেন আপনারা? অনেকে লিখে থাকে, আছে, বউকে ভালোবাসে, আই লাভ ইউ, মানে ভালোবাসার উপহার দিতে হবে। তুমি যে ভালোবাসো তার প্রমাণ কি? বহু মহিলা এইভাবে পটিয়ে পাটিয়ে স্বামীর কাছ থেকে বাড়িটা লিখিয়ে নেয়, কিন্তু তার বউ যদি তার ছেলেকে পরামর্শ দেয় তখন বলবে, বউ ভারী, হ্যাঁ আমার বউ হয়েছে, ছেলেকে ভাঙ্গি ভাঙ্গি বাড়ি লিখ, তখন বলবে, কিন্তু নিজের বেলাতে সে গুছিয়ে নিচ্ছে। তো তাকে বলা হলো, তুমি বাড়ি লিখতে কেন, বাড়ি চাইছো কেন? বলছে, না ছেলেদের ওপর ভরসা নাই, আজকালকার ছেলেরা জানেন ঘর থেকে বার করে দেয় মাদেরকে। মানে আপনি কি বিশ্বাস করেন যে আপনার ছেলেরা আপনাকে ঘর থেকে বের করে দেবে? বলছে, বিশ্বাস কি ভাই, বিশ্বাস কি, আমি বলছি বিশ্বাস যদি এটাই থাকে যে বের করে দেবে তো বের করে দেবে। আপনি যদি বিশ্বাস রাখেন যে আমার ছেলেরা আমাকে ঘর থেকে বের করে দেবে, অবশ্যই দেবে, তার কারণ আপনার হাল চাল সবকিছুই আগে থেকে প্রস্তুতি, এরকম কেন আপনি করছেন? বরং বলুন যে না, আমার ছেলেরা ঘর থেকে বের করবে কেন? আমার স্বামীর বাড়ি মানে আমার ছেলেদের বাড়ি, আর সেই বাড়িতে আমার অংশ আছে, অংশ থাকে না থাকে না, মেয়েদের অংশ থাকে, সেই অধিকার নেবে, সেই অংশ নেবে, সেই অংশ নিয়ে থাকবে। তুমি কেন আগে থেকে মন মারা হয়ে আগের অংশ নিজে গুছিয়ে নিচ্ছি যে গোটা বাড়িটাই ছেলেদেরকে বঞ্চিত করে মেয়েদেরকে বঞ্চিত, গোটা বাড়িটাই নেবে? বলছে, আমার অংশ তো ছেলেরা পাবে। পাবে কথা আলাদা, এখন যদি মনে করুন বাড়িটা লিখে দিল, কি বলে, ভাই লিখে দিল, ভাই ভালোবেসে ভাবির নামে বাড়িটা লিখে দিল, এখন ছেলে ছিল কয়েকটা, একটা ছেলে একটা মেয়ে, হঠাৎ করে ছেলেটা কোন কারণে মারা গেল, থাকলো কে, মেয়ে, তারপরে স্বামী মারা গেল, ঠিক আছে, তারপরে মেয়েটা যখন মারা গেল, মেয়েটা যখন মারা গেল, কি বলে এই যে আর কি, ভাবি ভাবি ভাবি যখন মারা গেল, তখন বাড়িটার মালিক কে, কে মালিক বলুন? মেয়ে আছে একটা, আর কেউ নেই, মানে মেয়েটা চাচা ভাটাও কেউ নেই, আর চাচা থাকলেও ভাগ পাবে? এটা কার অংশ? ভাইয়ের দেওয়া মায়ের অংশ, ভাবিজানের অংশ। তো ভাবিজান আপনি যদি মারা যান তো অর্ধেক অংশ আপনার মেয়ে পেল বাড়িটার, আর অর্ধেক কে পাবে? হ্যাঁ, তোমার ভাইরা পাবে। কোথা থেকে, হ্যাঁ কথায় বলে শালার কুটুম, তাই না? তো ওরা বাইরে থেকে এসে, যারা মেহনত করেনি, যারা মানুষ করেনি ছেলেকে, সে এ বাড়িতে এসে ভাগ বসাবে। এটা কি ঠিক হবে? কোন কথা এটা? সুতরাং যাক, অন্য কথায় আমরা চলে যাচ্ছি। আমরা চাচ্ছিলাম কি, যে খবরদার বদ্দোয়া করবেন না আর ছেলেদেরকে এইভাবে মানে কুধারণা করবেন না, ছেলেরা বের করে দেবে ঘর থেকে, কেন বের করে দেবে? সুধারণা রাখুন যে আমার ছেলেরা ইনশাল্লাহ আমরা আজীবন ছেলেদের কাছে থাকবো, বরং ছেলেরা নিয়ে টানাটানি করবে, বলবে মা আমার কাছে থাক, বলবে মা আমার কাছে থাক, এরকম আশা রাখতে হবে, তাই না? আশাবাদী হতে হবে, নিরাশাবাদী হলে পরে মুশকিল আছে। বেশ, অন্য একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তাজাবু লি আহাদিকুম মা লাম ইয়াজাল। অনেকে দোয়া করে দোয়া করে দোয়া করে ভাব তাড়াতাড়ি করে, কই কবুল হচ্ছে না, কই কবুল হচ্ছে না, কই কবুল হচ্ছে না, দোয়া করলাম আল্লাহর কাছে একটা চাকরির জন্য, চাকরি হয় না, কই আল্লাহ কবুল করছে, কই আল্লাহ কবুল করছে, তখন সন্দেহটা কোথায় যাচ্ছে? আল্লাহর কবুলে, দোয়াতে না, চাওয়াতে সন্দেহ হচ্ছে না। ও ভাবছে আমি তো খাঁটি চাচ্ছি, কিন্তু চাওয়ার পদ্ধতি, হ্যাঁ হতে পারে তোমার কোনো সমস্যা আছে, কোনো ত্রুটি আছে, তুমি চাওয়াতে তোমার এতে আল্লাহ দিচ্ছেন সন্দেহ হচ্ছে, তখন বলে কি, দাও তো রব্বি ফালাম ইস্তাজিবলি, আমি তো আল্লাহর কাছে দোয়া করছি, কই দোয়া কবুল হচ্ছে? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দার জন্য দোয়া কবুলই করা হয় যতক্ষণ না সে কোন পাপ কাজের দোয়া করে অথবা তাড়াহুড়া করে, মানে দোয়া কবুলে তাড়াহুড়া। আল্লাহ তাআলা জানেন যে আপনি জিনিসটা চাচ্ছেন সেই চাওয়াটা আপনার যোগ্যতা আছে কিনা, তারপর সেই পাওয়াটা, সেই জিনিস পাওয়ার যোগ্যতা আপনার আছে কিনা, সেই জিনিস পাওয়া আপনি উপযুক্ত কিনা, সেই জিনিস আপনাকে দিলে আপনার ক্ষতি হবে কিনা, এসব কথা আপনি জানেন? আপনি জানেন না। ও আসা আন্ত হিব্বু সাইয়াম ওয়াহুয়া শাররুল লাকুম, ও আসা আন তাকরাহু সাইয়াম ওয়াহুয়া খাইরুল লাকুম, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন। কিছু জিনিস আছে তোমরা পছন্দ করো, অথচ সেটা তোমাদের জন্য অকল্যাণকর, আর কিছু জিনিস আছে যা তোমরা অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ জানে না, তোমরা জানো না। তাহলে আল্লাহ তাআলা যেটা জানেন, সেই জানা হিসাবে আপনি যদি আল্লাহর নেক বান্দা হন, আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ জানছেন যে হ্যাঁ বান্দা আমার কাছে চাচ্ছে, কিন্তু আমি তাকে তখন দেব যখন তার পাওয়ার উপযুক্ত হবে। ও চাচ্ছে, ও জানে না ও মন্দ চাচ্ছে, যেটা ও চাচ্ছে ও জানে না যে ওটা ওর জন্য মন্দ। অনেক সময় দেখবেন, এবং বেশিরভাগ সময়ই সমস্ত মানুষই ছেলে চাইছে, আল্লাহ আমাকে ছেলে দাও, আল্লাহ আমাকে ছেলে দাও, বলে না বলে না, কিন্তু ছেলে আল্লাহ তাআলা দেন না। দেখা গেল প্রথম সন্তান হলো, ছেলে আল্লাহ ছেলে দাও ছেলে দাও, শেষ করে দেখলো মেয়েই হয়েছে। দ্বিতীয়বারে আল্লাহ ছেলে দাও ছেলে দাও, আশা আশা করে শেষ করে দেখা গেল মেয়েই হয়েছে। তৃতীয়বারও মেয়ে হয়েছে, চতুর্থবারও হয় না, হয় না এভাবে কি যে আল্লাহ আমাকে দিচ্ছে না? কিন্তু আল্লাহ তাআলা জানেন যে ছেলে দিলের ক্ষতি আছে, এর ক্ষতি হবে, আল্লাহ দেন না, চান না, এই জন্য আল্লাহ দেন না। কিন্তু বান্দা মনে করে কি যে না, ছেলে কিসের ক্ষতি আছে, কিসের সমস্যাটা দেখাতে গেলে তো তার বিপদ হয়েই যাবে, এই জন্য আল্লাহ দেন না। সে কথা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলেছেন যে বান্দা এইভাবে দোয়া করতে থাকে, দোয়াটা কিন্তু নষ্ট হয় না। দোয়া যে বান্দা করে, দোয়া যে কবুল হয় না, মনে করুন আপনি চাইলেন ছেলে পেলেন মেয়ে, তাহলে দোয়াটা করা কি বেকার গেল? দোয়া করা বেকার যায়নি। কি হয় দোয়া করলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আলা আল আরদি মুসলিমুন ইয়াদু আল্লাহ তাআলা বিদাওয়াতিন ইল্লা আতাহুল্লাহু। ধরার বুকে যে মুসলিম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে তা ব্যর্থ যায় না, ব্যর্থ হয় না, আল্লাহ তাকে দেন, কবুল করেন। অথবা আও সারাফা আনহু মিনাস সুই মিসলাহা, অথবা অনুরূপ কোন মন্দ তার উপর থেকে অপসারণ করেন, যেটা আপনি চাচ্ছেন সেটা পেলেন না, কিন্তু সেইটারই মতো কোন মন্দ আপনার কাছ থেকে দূর করলেন, আপনি বুঝতে পারলেন না। বুঝতে পারলেন? মনে করুন আপনি ব্যবসাতে উন্নতি চাইলেন, সেই ব্যবসা করলে আপনার 5 লাখ টাকা লাভ হতো, আপনার এস্টিমেট মতো আপনার জানা মতে আপনি যদি ব্যবসাটা পেতেন তো 5 লাখ টাকা লাভ হতো। খুব চাইলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করলেন, বহু কিছু করলেন, কিন্তু আল্লাহর কাছে আল্লাহ ইচ্ছা থাকা তো হবে না। আল্লাহর কাছে দোয়া করলেন, সেটা হল না, ব্যবসাটা হল না, দোয়াটা কি হল হুজুর? দোয়াটা তো বেকার গেল। আল্লাহর কাছে এত চাওয়া চাইলেন না, বেকার যায়নি। কেন? 5 লক্ষ টাকা যে জিনিস আপনি চাইছিলেন, 5 লক্ষ টাকা নোকসান থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নিয়েছেন। সেটা কিভাবে? সেটা এইভাবে যে আপনি সেই দিনে গাড়ির সামনে পড়েছিলেন, আর সেদিনে অ্যাক্সিডেন্টটা হলে আপনার পাটা যেত কাটা, আর সেই পাটা ভালো করার জন্য ইন্ডিয়ার ভেলোর যেত হতো, আর সেখানে 5 লক্ষ টাকা খরচ হতো, আল্লাহ তাআলা বাঁচিয়ে নিয়েছেন তোমাকে। আপনি জানেন না যে আল্লাহ তাআলা ওই দুয়ার বিনিময়ে এইভাবে আপনাকে বাঁচিয়ে নিয়েছেন। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। মালাম ইয়াদউ বিইসম আও কাতিয়াতির রাহিম, যাই হোক, আও ইয়াদাখিরু ফিল ইয়াদাখিরু লাহু মিনাল আজিজি মিছলা, কিংবা অনুরূপ সওয়াব কাল কিয়ামতে আপনার জন্য জমা থাকে, কাল কিয়ামতে গিয়ে আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই। আপনি দোয়া করেছেন, দোয়া বৃথা যাবে না, এই দোয়া আপনি কাল, দোয়ার স্বভাব আপনি কাল কিয়ামতে পেয়ে যাবেন। আর একটা শেষ কথা বলে নিই, আমাদের অনেকে চায় কিন্তু চাওয়ার মতো চাইতে জানে না। অনেকে কি বলা হয়, আজকে আরাফাতের দিন, আজকে দোয়া কবুল হয়, আপনারা দোয়া করুন না, আল্লাহর কাছে চান। এবারে দেখবেন আল্লাহ তাআলা নিজেই বলেছেন কথা কোরআনে, এই হজের মৌসুমে, হজের সময় চাওয়ার কথা আল্লাহ তাআলা নিজেই বলেছেন মানুষদের কথা, বলছেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আশাদ্দ যিকরা ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। হজ শেষ হওয়ার কথা বলা হয়েছে আর কি। তারপরে বলছেন যে কিছু লোক আছে যারা আল্লাহর কাছে কি বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বাস ফিদ দুনিয়া, আবার হাসানাতা নয় শুধু ফিদ দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া দাও দুনিয়া দাও দুনিয়া দাও, গাড়ি দাও বাড়ি দাও নাড়ি দাও এ দাও সে দাও, শুধু হ্যাঁ জমি দাও জমি ফসল দাও ইত্যাদি, শুধু দুনিয়া। ওয়ামিন হুম্মা ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া আতাও, শুধু না ওয়াকিনা আযাবান্নার উলাইকা লাহুম নসীবুম মিম্মা কাসাবু। তা দেখেন আল্লাহ তাআলা বলছেন যে কিছু মানুষ আছে যারা কিন্তু দুনিয়াও চায় আখিরাতও চায়, সব মানুষ কিন্তু চাইতে জানে না। কোন মানুষের সন্তান নেই কিংবা মেয়ে আছে ছেলে নেই, তখন ছেলে চায়, তখন দোয়া করে তাকে বলা হয় আল্লাহর কাছে চাও ভাই, তাই না? বাবার কাছে গেলে পরে বাবার কাছে তো বুঝতেই পাচ্ছেন। তো আবার কোন কোন মানুষ এত নিরাশ হয়ে যায় যে সে বলে কানা হোক খোঁড়া হোক কালো হোক বোবা হোক কালা হোক যা হোক যেমন হোক আমার কাছে সন্তান দাও বাবা আল্লাহ, যেমন হোক দাও, মানে দিতে হবে তাকে, কিন্তু কালা হোক বোবা হোক এসব বলো এগুলো বলা ঠিক, এটা ভারী মুশকিল। আপনি চাইবেন আল্লাহর কাছে ভালো জিনিস চান, ভালো জিনিসটাই চান, বল না যদি আল্লাহ ভালোটা না দেয় তো খারাপটাই দেখ, তা কেন আল্লাহ দেবে না কেন, ভারী মুশকিল বটে। যে আল্লাহ এই দোয়াটা কবুল করতে পারবে সেই দোয়াটা, অনেকে বলে আল্লাহ তুমি আমাকে দুটো সন্তান দাও, আর যদি না দাও তো একটা দাও, একটাতে একটা সন্তান দাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আর যদি পরিষ্কার না হয় তো কালো হয়তো হোক, এইরকম দোয়া কেন? আল্লাহ তাআলার কাছে চাইলে যেটা আপনি মজবুত সহকারে চাইবেন আল্লাহ তাআলা দেবেন, তাই না? এখন যদি বলেন যে না এটা এইটা কবুল হলে একটা এই হবে কবুল হবে ওইটা কবুল হবে না, এটা তো হতে পারে না, তাহলে তো সে ফকির সাহেবের কেরামতির মতো হয়ে যাবে। ফকির সাহেব আটা পিসতে গেছে কলুর বলদ কি বলে গাধা গাধা করে চাকি ঘুরিয়ে আটা পিসত, লাইন লোকের লাইন, সে গিয়ে বলছে ব্যাটা আমাকে আগে দিতে হবে, তো বলছে ফকির সাহেব এত লোক লেখেছে একটু লজ্জাসরম করা দরকার, তো লাইনে হয়ে যাবে, বলছে না আমারটা দাও নাহলে এমন বদদোয়া করবো তোমার গাধাটি মারা যাবে ফলে তোমার আটা পিসে খাওয়া বন্ধ হয়ে যাবে। তখন ঘানিওয়ালা বলছে চাকিওয়ালা বলছে ফকির সাহেব আপনার দোয়ার যদি এতই পাওয়ার তাহলে আমার সেই দোয়ার পাওয়ারে আমার গাধা মারার জায়গাতে আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আপনার গমগুলোই আটা হয়ে যাক, তাহলে আমার গাধাটাও বেঁচে থাকবে, ঠিক কিনা? আপনারও পয়সা বাঁচবে, কথা ঠিক কিনা? এত যদি দোয়ার পাওয়ার যে আমার গাধাটা মারা যাবে তো সেই দোয়ার পাওয়ারে গমটাই পিছে নেন। তো সত্যি কথাই তাই, যদি এরকম হওয়া সম্ভব হয় তো ঠিক আছে, তবে এই কথা বলছি না যে অন্যায়ের বদদোয়া লাগে না, এ তো অন্যায় কিছু না, এটা তো নেই ভাবে। হ্যাঁ এটা সেই ঘানিওয়ালা কি বলে চাকিওয়ালা তো ঠিকই বলেছে। তো সেই রকমই যে আল্লাহ তাআলা যদি এই দোয়াটা কবুল করেন, কানা ছেলে দোয়াটা কবুল করেন, তো ভালো ছেলে দোয়াটা কেন কবুল করবেন চোখওয়ালা ছেলে, ঠিকই না? এই জন্য অনেকে সন্তান চায় যে আল্লাহ যেমন দেবে দাও একটা দিলে হল না, আল্লাহর কাছে সন্তান চাইলে কি চাইতে হবে? নবীদের মতো রাব্বে হাবলি মিনাস সালেহিন, দেখছেন আল্লাহ আমাকে নেক সন্তান দাও। মানুষ অনেক ভুল করে এই সময় সন্তান চায়, কারণ সন্তানের সাথে নেকটা যদি যোগ না হয় কি হবে, সেটা ব্যাটা হবে না লেঠা, বুঝতে পারলেন? ব্যাটা হবে না কি বলে আমাদের দেশে ব্যথা, বলে ওটা ব্যাটা নয় আমার ব্যথা, কেন? কারণ ওই নেকটা যোগ হয়নি। আল্লাহ আমাকে ছেলে দাও, প্রত্যেক মা পেটে থাকলে আমাকে ছেলে দাও, ছেলেকে ডাক্তার করব, ছেলেকে ইঞ্জিনিয়ার করব, বাবা পেটে থাকতেই স্বামী স্ত্রীতে ডাক্তার করব, বুঝে না ইঞ্জিনিয়ার করব। আফসোসের বিষয় মাদ্রাসার মোদাররেস সে বলছে আমার বউয়ের সাথে আমার তর্ক হয়, পেটে বাচ্চা আছে তো তর্ক হয়, ও বলছে ডাক্তার করব, আমি বলছি মৌলবি করব আলেম করব, বুঝতে পারছেন? শেষকালে সেই ছেলে কিছুই হয়নি, না ডাক্তার হয়েছে আর না আলেম মৌলবি হয়েছে। তো এইরকম হয়, কিন্তু এরা হচ্ছে সংকীর্ণ দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়ে থাকে। এই জন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, যখন চাইব তখন ভালো করে যে রব্বি হাবলি মিনাস সালেহিন, নেক সন্তান দাও আল্লাহ আমাকে নেক সন্তান দাও, নেক সন্তান দিলে, নেক সন্তান হলে ইনশাআল্লাহ সুখ পাবেন, তবু আল্লাহ তালা হাতে বেশ যাই হোক, তো চাইতে জানে না। যখন চাইতে হবে তখন ভালো জিনিসটা সব থেকে বেশি, সব থেকে যেটা লাভকর বা উপকারী সেটা চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উজুর পানি আনা হলো, পানি এনে বলা হলো তুমি কিছু চাও। আহা, কোন সময় এটা? তার মানে নবী, যে নবী দোয়া করলে খালাস। আনাসকে দোয়া দিয়েছিলেন সন্তান আর ধন বেশি হোক। জানেন কত সন্তান ছিল? আল্লাহ আকবার, এত বরকত, এত বরকত। যাই হোক, নবীর দোয়া। এখন ইনি বলছেন যে আমি কি চাইব, হুজুর আমাকে একটু সময় দেন, কারণ চট করে বলবো কি, বলতে কি বলে দেবো। পরামর্শ করে এসে বলছেন, হ্যাঁ তুমি চাইলে না যে চাই, কি চাই? না, আমি কাল জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। সুবহানাল্লাহ, তুমি তুমি কারো কাছে পরামর্শ নিয়ে বললে শিখে, নাকি তুমি নিজেই বলছো? না, বলছি না, আমি নিজেই, আমি জানছি দুনিয়ার চাওয়া চাইব। দুনিয়ায় যদি একটা উট চাই, একটা ছাগল চাই, কি কিছু চাই, কি একটা বাড়ি চাই, আপনি দুনিয়ার বাদশা দিতে পারবেন, কিন্তু দুনিয়াতেই শেষ হয়ে যাবে। কিন্তু দেখলাম দুনিয়া ফানি, দুনিয়া শেষ হয়ে যাবে কটা বছর পরেই, আখেরাত হচ্ছে চিরন্তন, চিরস্থায়ী। সেখানের জন্য আমি একটা স্থায়ী ব্যবস্থা করতে চাই, তাই আপনার কাছে চাচ্ছি। বলুন, ঠিক আছে, তাই এক কাজ করো, তুমি বেশি বেশি করে নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে বা সেজদা করে আমাকে সহযোগিতা করো। দেখবেন যাওয়া, বড় মানুষ না, পাকা মানুষ না, ছোট ছেলে, বুঝতে পারলেন তো? এইভাবে চাওয়ার বুদ্ধিটা বুঝতে পারলেন কি চাইল একবারে। হ্যাঁ, আসল ঠিকানার জায়গা, আসল ঠিকানার জায়গা। তেমনি বলা হয়েছে এক হাদিসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোন মরুভূমিতে গেলেন, সেখানে এক বেদুইনের কাছে গেলেন, বেদুইন তাকে মেহমানি করালেন, বলছেন রাসূল আল্লাহ রাসূল সম্মান করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার যখন উপকার করলে তখন তুমি আমার কাছে যেও, আমি তোমার উপকার করব, তোমার প্রয়োজন হলে আমার কাছে আসবে। ঠিক আছে, একদিন বেদুইন চলে এসেছে রাসূলের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সাল হাজাতাক, বলো তোমার কি প্রয়োজন, বলো তুমি কি চাও। বলছে, হুজুর না কাতুন নারকাবুহা, আমার জন্য একটা উটনি চাই, যে উটনি আমি চড়ব আর দুধ দুইয়ে আমার ছেলেমেয়েরা খাবে বা আমরা খাব। ঠিক আছে, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বধু চলে গেল, তাকে যাই হোক দিলেন যে চুপচাপ চা। তখন রাসূলুল্লাহ বলে, আজ তুম আন তাকুনু মিসলা আজুজ বানি ইসরাইল, তোমরা বানি ইসরায়েলের একটা বুড়ির মতো হতে জানো না? বানি ইসরায়েলের বুড়ি, সাহাবারা বললেন বানি ইসরায়েলের বুড়ি খবর কি? তখন বললেন যে এই ব্যাপার, যখন মুসা আলাইহিস সালাম বানি ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন তখন রাস্তা ভুলে গেছিলেন। তখন তাদের ওলামারা সব বললেন যে ইউসুফ আলাইহিস সালাম যখন ইন্তেকাল হয়েছিল তখন তার মানে কি বলে তখন এ নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন যখন তোমরা চলে যাবে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে বা আমার লাশ কেউ যেন নিয়ে যাওয়া হয়। তো যাই হোক, তো তাদের ওলামাগণ এই কথাই বললেন যে ইউসুফ মৃত্যুর সময় আমাদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আমরা মিশর থেকে বের হলে তার লাশ না নিয়ে যেন বের না হয়। মুসা আলাইহিস সালাম বললেন, কিন্তু তার কবর চিনবে কে? এখন ইউসুফের কবর তো চিনতে হবে। সুতরাং কেউ বলল এক বুড়ি তার কবর চেনে, বহু পুরানো বুড়ি আছে, বয়স হয়তো বেশি আছে, একশো অপরা হতে পারে, তো তার কবর চেনে। অতঃপর সে বুড়ির কাছে যাওয়া হলে সে বলল আমি কবরের খবর বলে দেব, কিন্তু শর্ত আছে। তাকে বলল নবীকে, আমি কবরের খবর বলবো কিন্তু শর্ত আছে। কি শর্ত? বলল আমি বেহেস্তে আপনার সঙ্গে বাস করতে চাই, আমি বেহেস্তে আপনার সঙ্গে বাস করতে চাই। মুসা আল্লাহর নিকট থেকে বুড়ির সেই চাহিদা পূরণে দোয়া করলেন, কবর চেনা হয়ে গেল, তারপর লাশ নিয়ে গেল। এই হচ্ছে বুড়ির কিসসা। বুড়িকে চাইতে বলা হলো, সে আরো অনেক কিছু চাইতে পারত, আমাকে আবার নতুন করে যৌবন দেওয়া হোক, আমার ঘর দেওয়া হোক, আমার বাড়ি দেওয়া হোক, আমার কিন্তু কেমন চাওয়া, একবারে লাস্ট পর্যায়ে। তো চাওয়ার মতো চাইতে হবে। যখন দেখবেন যে বাগানে যাচ্ছেন, সেখানে মালি বসে আছে, আপনি জানেন যে আমি যদি বাগানটা গোটা চাই তো বাগানের মালিক আমাকে গোটা বাগানটাই দিয়ে দেবে, সেই ক্ষেত্রে বাগানের বহু গাছের মধ্যে একটা গাছে কয়েকটা ফুল চাইলেন মালির কাছে, তাহলে আপনি মূর্খ মানুষ না? মূর্খ তুমি, গোটা কত ফুলেই তোমার ভরল প্রাণ, চাইতে যদি মিলত তোমায় সব কোটাই ফুল বাগান। আল্লাহর কাছে যখন চাইবেন তখন ভালো করে ডাগর করে চান। আশা আর বাসা ছোট করতে হয় না, বাংলাতে বলে না, আশা যখন করবেন তখন আমি বড় আশা করব, বাসা যখন করব দুটো রুম হলেই হবে, দুটো রুম হলেও এদিকে দুটো রুম হলেই হবে, আর এদিকে ছেলে তখন এক ডজন, তখন আপনার সেটা দুটো হলেই হবে, তখন আর হচ্ছে না। তারপরে তাদের আবার চাচাতো ভাই, সেই কত রকম সমস্যা। তো বাড়ি হলে বড় তেমনি বলে, বাসা হলে বড় বাসা আশা করতে হয়, ছোট বাসাতে সন্তুষ্ট থাকতে হয় না। সংকীর্ণ বাসা থাকা মানে দুঃখের চিহ্ন, সুখের চিহ্ন নয়। মোট কথা, আল্লাহর কাছে চাইলে বড় আশা করে চাইবেন, বড় নিয়ত নিয়ে চাইবেন, এবং চাইবেন এই বলে না যে আমি হয়তো যোগ্য নেই, অতগুলো দরকার নেই, তা বলে যদি আপনি বলেন যে আমি অসম্ভব আশা চাইব, আল্লাহ গো তুমি আমাকে একটা মুরগি দাও যে মুরগি সোনার ডিম দেবে, তাহলে তো মুশকিল, তাই না? এটা তো বড় চাওয়া। বলবেন তাহলে বড় চাওয়া চাইব আমি, ছোট ছোট চাইব না, এমন একটা হাঁস দাও যেন ডেলি একটা করে সোনার ডিম দেয়, হবে নাকি? হ্যাঁ, আল্লাহ গো তুমি কাল সকালে আমাকে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দাও, এই চলবে নাকি? এইটা যেটা সম্ভব, সম্ভবতার ভিতরে আপনি আপনি চাইবেন এবং বড় করে চাইবেন। যেমন এই সন্তান চাওয়ার কথা বলছি, সন্তান চাইবেন আপনি, আল্লাহ চাইবেন যে আল্লাহ যেন আমাকে নেক্সট সন্তান আমার যেন উপকারে হয়, ইসলামের উপকারে আসে, আলেম হয়, ইত্যাদি ইত্যাদি, যেগুলো ভালো ভালো জিনিস সেগুলো চেয়ে নেবেন। যদি বলেন ডাক্তার করবো, ঠিক আছে ডাক্তারই করেন, আল্লাহ আমাকে আমার একটা সন্তান দাও যে আমি ডাক্তার করব। তারপরে আপনি যদি বলেন যে ডাক্তার হলে পরে আমার, হ্যাঁ ডাক্তারদের তো কোনো চিন্তাই নেই, ডাক্তারদের গাড়ি বাড়ি এখন ব্যাপারই নেই, তাই তো? তো সেই রকম যদি ধান্দা থাকে, আজ বলেন না ডাক্তার হবে লোকের উপকার করবে, তাহলে ভালো কথা, তাহলে ভালো কথা। দুই চিকিৎসক যদি আপনি বানান তো ভালো কথা, এক হচ্ছে শারীরিক চিকিৎসা, এক হচ্ছে মনের চিকিৎসা। মনের চিকিৎসা করতে গেলে আলেম করেন, আর শরীরের চিকিৎসা যদি উপকার করতে চান মানুষকে তাহলে ডাক্তার করেন, ঠিক আছে? বৈধ উপায়ে বৈধভাবে যদি করেন তাহলে পরে আল্লাহ তৌফিক দেবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সঠিকভাবে চাওয়া, সঠিকভাবে পাওয়া। আল্লাহ পাই যেন আমরা যা পেয়েছি তাতে যেন আল্লাহ বরকত দেন, কারণ যা ওয়া বারিক লানা ফিমা আতাইতা, যা দিয়েছেন আল্লাহ তাদের বরকত দিলেও আল্লাহ ইনশাআল্লাহ আমাদের বরকত হবে এবং আমাদের বাড়ির মধ্যে উপকার হবে, সমাজের উপকার হবে, দেশের উপকার হবে। আর যদি শুধু চাই তাহলে পরে ওই যে নেক বাদ দিয়ে যদি চাই, চাওয়ার মতো না চাই, তাহলে পরে বুঝতেই পারছেন যার দেশের পরিস্থিতি সেই রকমই হবে এবং হয়ে থাকছে, হচ্ছে, আর তাতে মানুষের সুখ নেই, সমাজের সুখ নেই, দেশের সুখ নেই। আল্লাহ তাআলা যেন সবারই মাঝে সুখের বাসা ফিরিয়ে আনুক, আল্লাহুম্মা আমিন, আর সুখের আশা ফিরিয়ে আনুক, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।